মায়ের পায়ের তলে জান্নাত মিলে মুমিন তোরা যশ না মাকে ভুলে, ও মুমিন তোরা যশ না তোর মাকে ভুলে, মায়ের ওই পায়ের তলে জান্নাত মিলে মুমিন তোরা যশ না তোর মাকে ভুলে, ও মুমিন তোরা যশ না তোর মাকে ভুলে, মায়ের পদ তলে সন্তানের বেহেস্তে মোর নবী বলে গেছে হাদিসের পাতাতে, মোর নবী বলে গেছে হাদিসের পাতাতে, মায়ের পায়ের তলে জান্নাত মিলে মুমিন তোরা যশ না তোর মাকে ভুলে, ও মুমিন তোরা যশ না মাকে ভুলে, ইসলাম ধর্মেতে আছে নারীর মর্যাদা সমান রে, ইসলাম ধর্মেতে আছে নারীর মর্যাদা সমান রে, নারী হলো মায়ের সমান নারীর ইতিহাস রয়েছে, নারী হলো মায়ের সমান নারীর ইতিহাস রয়েছে, মায়ের পায়ের তলে মায়ের পায়ের তলে জান্নাত মিলে মুমিন তোরা যশ না মাকে ভুলে, ও মুমিন তোরা যশ না তোর মাকে ভুলে, মা হিসেবে নারীর সম্মান রে, মা হিসেবে নারীর সম্মান রে, ইসলাম নারীদের শ্রেষ্ঠ মর্যাদা দিল আল কুরআনে, শ্রেষ্ঠ মর্যাদা দিল আল কুরআনে, মায়ের পায়ের তলে জান্নাত মিলে ও মুমিন তোরা যশ না মাকে ভুলে, ও মুমিন তোরা যশ না তোর মাকে ভুলে, বেহেশতের খুশবু মিলে মায়ের কদম তলে, বেহেশতের খুশবু মিলে মায়ের কদম তলে, মাঝে মদের কাবা শরীর জুমা করিলে, মাঝে মদের কাবা শরীর জুমা করিলে, মায়ের পায়ের তলে জান্নাত মিলে মুমিন তোরা যশ না তোর মাকে ভুলে, ও মুমিন তোরা যশ না তোর মাকে ভুলে, এমডি মাইনউদ্দিন বলে, এমডি মাইনউদ্দিন বলে নারীর সম্মান করো রে, নারী হলো মায়ের যা তাদের হয় না তুলনা রে, এমডি মাইনউদ্দিন বলে নারীর সম্মান করো রে, কেন নারী হলো মায়ের যা তাদের হয় না তুলনা রে, মায়ের পায়ের তলে জান্নাত মিলে ও মুমিন তোরা যশ না তোর মাকে ভুলে, ও মুমিন তোরা যশ না মাকে ভুলে, www.anibas.in